Cool. মানে ধরে রাখি তো আমি বলেছি আমাকে বলে দিই আমি বলেছি লাল সাহেব করতে বলেছি সেই জন্য আর তাকিন করছে না দাদা কিছু কিন্তু যে জায়গাতে বলা হয়নি তাকে এই হাদিস দিয়ে তাফসীর করা যাবে। Thank you. السلام عليكم ورحمة الله وبركاته. ايوه بعد لو يرجع شوي شوي شوي عشان مره يلا رجع خلاص لحظه شوي وقف ايه نسيت اقول لك شيء قلبي يا قلبي يا